السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আমরা আজকে আল্লাহর ঘরে বসে আলোচনা করব আল্লাহর ঘরের কিছু কথা। আর অবশ্য আল্লাহর ঘরের কথা শেষ হয়ে গেছে, মসজিদের আদব সম্পর্কে আপনারা শুনেছেন। এবারে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমরা আলোচনা শুরু করব এবং তার প্রতি আদব কি করতে হবে, কর্তব্য কি সে নিয়ে, সেটা হচ্ছে কোরআন, আল্লাহর কোরআন নিয়ে কিছু কথা। কোরআন মাজিদ মুসলিম জীবনের জীবন সংবিধান, এ কথা নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের জীবন সংবিধান হল কোরআন। সৌদি আরবের বিরুদ্ধে বহু সমালোচনা আছে, এমনকি জাতিসংঘেও সেই সমালোচনা করা হয়, কিন্তু জাতিসংঘে সৌদি আর যিনি দূত আছেন তিনি পরিষ্কার বলে দিয়েছেন বা বলে দেন, বলেন মাঝে মাঝে যে আমার দেশের সংবিধান হল কোরআন, অতএব তার বিরুদ্ধে কারো বলার কিছু অধিকার নেই, আমার দেশের আইন সেটা, আর আমাদের আভ্যন্তরীণ আইনে কেউ হস্তক্ষেপ করবে এমন অধিকার কেউ রাখে না। তবে ত্রুটি তো থাকবেই, দেশের সবকিছু কি কোরআন মতো চলে সেটা আলাদা কথা, সামান্য ত্রুটি থাকতেই পারে, পূর্ণ মুমিন হওয়া এমনিতেই কঠিন। কিন্তু আমার সংবিধান হল কি, কোরআন, মুসলিমের জীবন সংবিধান হল কোরআন, মুসলিম জীবন পরিচালনা করবে কি দ্বারায়, কোরআন দ্বারায়। এতে রয়েছে পথহারা মানুষের জন্য পথের দিশা, ইহ পরকালে সুখ সমৃদ্ধি পথের সন্ধান, কোরআনে আছে দুই জাহানের, ইহজাহান পরজাহান, ইহকাল ও পরকালের সুখের পথের সন্ধান। এই কোরআনে যে সকল বৈশিষ্ট্য আছে তার মধ্যে কতিপয় আপনাদের কাছে উল্লেখ করব। যেমন এই কোরআন হল মহান আল্লাহর মজবুত রশি, মজবুত রশি। আপনারা জানেন রশি কোন সময় কাজে লাগে, রশি কাজে লাগে মানুষকে বাঁচানোর জন্য। আপনারা নিশ্চয়ই দেখেছেন কেউ যদি একটু বানে ভেসে যায় তাকে কি করা হয়, ছুড়ে দেওয়া হয় রশি, সে যদি রশিটা মজবুতির সঙ্গে ধরে তাহলে সে বেঁচে যায়, আর যদি ছেড়ে দেয় তাহলে সে ভেসে যায়। তেমনি আগুন লেগেছে কোথাও, সেখান থেকে ছাদ থেকে রশি ধরে ধরে তোলা হয়, রশি বাঁচাবার জন্য আর মানুষকে উদ্ধারের জন্য ব্যবহার করা হয়। কোরআন হচ্ছে আল্লাহ তাআলা সেই রশি যেটা আকাশ থেকে মানুষের কাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে, কিসের জন্য, মানুষকে বাঁচানোর জন্য, কোথা থেকে, জাহান্নামের আগুন থেকে, যেন জাহান্নামের আগুনের নিচে উপরে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের নিচে জাহান্নামের আগুন জ্বলছে, আল্লাহ তাআলা রশি ছুড়ে দিয়েছেন যে তোমরা ওই আগুন থেকে বাঁচো, কি ধরে, এই রশি ধরে। আমাদের পায়ের নিচে পাপের বন্যা চলছে, কুফরির বন্যা চলছে, শিরকের বন্যা চলছে, আল্লাহ তাআলা রশি ছুড়ে দিয়ে আমাদেরকে বাঁচাতে চাচ্ছেন যে তোমরা এই বন্যা থেকে বাঁচো, উদ্ধার হও, মুক্তি পাও। সুতরাং কোরআন হল আল্লাহর মজবুত রশি। মজবুত কেন বলা হলো, এমন রশি তো হতে পারে যেমনি টান দিতে ছিঁড়ে গেল, না না না, ছিঁড়বার রশি না, এ হচ্ছে এমন এক রশি, যেমন আল্লাহ তাআলা ঈমানের জন্য বলেছেন যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে আল্লাহকে বরণ করে নেবে, আল্লাহর প্রতি ইমান রাখবে, সে এমন এক মজবুত হাতল ধারণ করবে যা কোনদিন ভাঙার নয়। কোরআন যে ধরবে, কোরআনের রশি যে ধরবে, সে রশি কোনদিন ছেঁড়ার নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইয়ারযা লাকুম সালাসা ওয়ায়াকরাহু লাকুম সালাসা, আল্লাহ তাআলা তোমাদের জন্য পছন্দ করেন তিনটে জিনিস আর ঘৃণা করেন তিনটে জিনিস। বাচ্চা মনে রাখবেন, আগামী সপ্তাহে ধরা হবে। আল্লাহ তাআলা তোমাদের জন্য পছন্দ করেন তিনটে জিনিস আর ঘৃণা করেন, অপছন্দ করেন তিনটে জিনিস। ফায়ারযা লাকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইয়া, তোমাদের জন্য তিনি পছন্দ করেন যে তোমরা কেবল তারই ইবাদত করবে এবং তার ইবাদতে অন্য কাউকে শরীক করবে না, এক কথায় বললে শরীক করবে না। প্রথম কি, প্রথম যেটা পছন্দ করেন আল্লাহ তাআলা, তোমরা শরিক করবে না, শিরিক করবে না। নম্বর দুই, ওয়ান তাআতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আর তোমরা সবাই মিলে একসাথে আল্লাহর রশিকে মজবুত সহকারে ধরবে, ছিন্ন বিচ্ছিন্ন হবে না। মুসলমানরা পেরেছে সবাই একসাথে এক হয়ে আল্লাহর রশি, সে আল্লাহর মজবুত রশিকে একসঙ্গ ধরতে পেরেছে না, পারবেও না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই গেছেন যে আমার উম্মত কয় দলে বিভক্ত হবে, হ্যাঁ 73 না 71, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 73 ফেরকায় বিভাজিত হবে। সুতরাং তাই হয়েছে, বরং 73 দুনিয়াতে যদি আপনি গোনেন ফেরকাগুলো, 73 হবে না বেশি হবে? তাহলে আল্লাহ রাসূল যে বললেন 73 বেশি হলো কি করে? কারণ দল থেকে উপদল সৃষ্টি হয়েছে, হয়েছে না হয়নি? যেমন একটা মজহাব থেকে বিভিন্ন মজহাব সৃষ্টি হয়, একটা দল থেকে বিভিন্ন দল সৃষ্টি হয়, তো সেই হিসাবে 73 দল থেকে বেশি হয়েছে, কারণ উপদলগুলো নিয়ে দল উপদল মিলে বেশি হয়েছে। কিন্তু যেটা আসল দল, সেই দলগুলো মৌলিক দল যেগুলো, সেগুলো আপনার 73টা। মুসলমানরা এক থাকতে পারেনি, মুসলমানরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা এক হয়ে একতাবদ্ধ হয়ে আল্লাহর রশিকে মজবুত সহকারে ধরো, তাহলে তোমরা বিচ্ছিন্ন হবে না। তাহলেই তোমাদের কি হবে? তোমাদের শক্তি, আসলে যদি একসঙ্গে না থাকা যায় শক্তি থাকবে না। রশি দেখেছেন, রশির কথাই বলছি, রশি মজবুত কেন হয়? রশিতে কিন্তু একটা রশি থাকে না, ছোট সরু সরু চিকন চিকন অনেক রশি থাকে, সেইগুলো একসঙ্গে মজবুত করে। আপনারা প্রসিদ্ধ গল্প আপনারা সবাই পড়েছেন স্কুলে ছোটবেলাতে, হ্যাঁ, বৃদ্ধ বাপ মরতে বসেছে, সেই সময় পাঁচ বেটাকে বা দশ বেটাকে শিক্ষা দেবে। বেটারা এক একটা কঞ্চি নিয়ে এসো, কঞ্চি মানে যে বাঁশের কঞ্চি বা গাছের ডাল নিয়ে এসো। বলল দেখো ভাঙতে পারবে? বলে হ্যাঁ এই তো আরামে ভেঙে দেবো। এইভাবে সবাই ভেঙে দিল। বলে ঠিক আছে এই দশটা কঞ্চিকে এক জায়গায় করো, এক জায়গায় করে দাও, দেখো ভাঙতে পারো নাকি। কেউ ভাঙতে পেরেছিল? কেউ ভাঙতে পারেনি। তো শিক্ষা দিল শেষকালে যে যদি তোমরা একত্রাবদ্ধ থাকো, দশ ভাই বা পাঁচ ভাই একসঙ্গে থাকো, ছিন্ন বিচ্ছিন্ন না হও, তাহলে তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না। মুসলমানরা তাই, মুসলমানদের এই অবস্থা, মুসলমানদের দুরবস্থা। কেন মুসলমানরা পড়ে পড়ে মার খাচ্ছে? মুসলমানরা ছিন্ন বিচ্ছিন্ন, মুসলমানদের একতা নেই। অবশ্য এই কথা সত্যি যে কোন জাতির মধ্যেই একতা নেই। আল্লাহ তাআলা নিজেই বলেছেন তাহসাবুহুম জামা ওয়া কুলুবুহুম শাত্তা, ওদেরকে তোমরা এক মনে করো, বিজাতিকে মনে করছো এক, না না না না, ওরা এক, বাহ্য তো এক কিন্তু ওদের হৃদয় হচ্ছে পৃথক পৃথক। এটা আল্লাহ সৃষ্টিকর্তা নিজেই বলেছেন। প্রত্যেক জাতির ভিতরে কি আছে? বিচ্ছিন্নতা আছে। প্রত্যেক জাতি এই রোগে ভুগছে, মুসলমানরাও ভুগছে। আর এটা আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেই গেছেন যে আমার উম্মত দলে দলে বিভক্ত হয়ে যাবে। তো আল্লাহ তাআলা যেটা বান্দার জন্য পছন্দ করেছিলেন, মানুষের জন্য, মুসলিমদের জন্য বিশেষ করে পছন্দ করেছিলেন, সেটা মুসলিমরা ধরে রাখতে পারেনি। তাহলে কটা হয়ে গেল? হয়ে গেল তিনটে, যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে। কার ইবাদত করবে? একমাত্র আল্লাহ তাআলার। দু নম্বর হচ্ছে তার সঙ্গে কারো শরীক করবে না। তিন নম্বর হচ্ছে তোমরা এক হয়ে আল্লাহর রশিকে মজবুত করে ধরবে, মজবুত করে ধরবে। আর অপছন্দ করেন, ঘৃণা করেন তিনটি, কি কি? নম্বর এক, কিল ও কাল। অবশ্যই এটা আমাদের বিষয় নয়, কিন্তু একটি একই হাদিসে এসেছে বলে আমাদের শুনলে উপকার হবে। কিল ও কাল, অমুক এই বলছে, তমুক এই বলছে, অমুকের এই হয়েছে, তমুকের এই হয়েছে, অমুক হ্যাঁ বলেছে, অমুক বলেছে, তমুক বলেছে। এই যে আমাদের আলোচনা সমালোচনা, লোকে বলেছে, লোকের কথা নিয়ে আমি শুনলাম না, জানলাম না, আবার আমি প্রচার করে দিলাম। ভাই একটা কথা শুনলাম, জানো, কাউকে বলবে না, আমাকে মানা করেছে। আপনি গিয়ে আরেকজনকে বললেন একটা কথা শুনলাম, আমাকে বলতে মানা করেছে, কাউকে বলবে না। এইভাবে বলতে বলতে বলতে বলতে দেখা গেল কি, হ্যাঁ গোটা গ্রাম হয়ে গেছে, গোটা পাড়া হয়ে গেছে, গোটা শহর হয়ে গেছে, হয় না? হয় না। তো এইভাবে মানুষের কথা নিয়ে সমালোচনা করা আল্লাহ তাআলা অপছন্দ করেন। এই কিল কালকে পছন্দ করেন। একটা সংবাদ যখন আসবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু, কোন ফাসেক যদি খবর নিয়ে আসে তো ওহির মতো বিশ্বাস করো না, না অমক রেডিওর খবর, অমক চ্যানেলের খবর, আরে খবর হলেই যে জরুরি না, বিশেষ করে সেটা কাফের যদি খবর হয়। আল্লাহ বলছেন ফাসেক যদি খবর নিয়ে আসে সে খবরকে তোমরা যাচাই বাছাই করে দেখো। তাহলে ফাসেক যদি ফাসেকের খবর, ফাসেক বড় না কাফের বড়? ফাসেক বড় না কাফের বড়? কাফের বড়। ফাসেক সে মুসলিম কিন্তু কাবিরা গুনাহ করে, আর কাফের সে মুসলিমই না। অমুসলিমদের খবরকে ওহির মতো বিশ্বাস করছ, অথচ ফাসেকের খবর মুসলিমের খবরও বাছাই করে যাচাই করে দেখতে বলেছেন আল্লাহ তাআলা। সুতরাং যখনই কোনো কথা আসবে আমরা বলেছে এই বলেছে এই হয়েছে সেই হয়েছে না, এই কিল কালে থাকবো না, সমালোচনায় থাকবো না। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা এটা অপছন্দ করেন। নম্বর দুই, ওয়া কাসরাতি সুয়াল, বেশি বেশি সুয়াল করা আল্লাহ পছন্দ করেন না। বেশি বেশি সুয়াল করা, সুয়াল মানে দুরকম হতে পারে। এক সুয়াল মানে হচ্ছে চাওয়া, লোকের কাছে চাওয়া। যদি আপনার চাওয়ার প্রয়োজন হয়, হাত পাতলেই পাবো জেনে বারে হাত পাচ্ছেন আপনি, এরকম উচিত না। ঠিক আছে, আপনার মনে করুন 5 লাখ টাকা ঋণ আছে, সেই ঋণ পরিশোধ করতে পাচ্ছেন না, আপনি হাত পাততে শুরু করলেন, তারপর হাত পাততে পাততে দেখলেন মাশাআল্লাহ ভালোই আসছে, 5 লাখ টাকা হাজির জড়, মানে আপনার কি বলে আপনার জমা হয়ে গেল, তারপরেও আপনি হাত পেতেই আছেন। এক লোক যে বালাদের যাই হোক যেখানকার হোক ভুলে গেলাম বলতে আমি বলে ফেললাম, এক লোক জেলে ছিল, অ্যাক্সিডেন্ট করেছিল, অ্যাক্সিডেন্ট করার পর তাকে সবাই মিলে চাঁদা তুলে দেওয়া হলো যে তুমি তোমার যেটা মানে জরিমানা আসছে জরিমানা তুমি দান করো। এটাকে কি বললো, রারমিন বলা হয়, যাকে জরিমানা মুক্ত করা হয়। কোনো মানুষ খুন করলে 3 লাখ রিয়াল লাগবে, কে পাবে, কোথেকে পাবে? তখন মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে জমা করে সেটা উদ্ধার করা হয়, মানুষকে উদ্ধার করা হয়। এটা গারেমিন, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন, যার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে সে ছাড়বে না, তখন আপনাকে তার গাড়িটাকে ঠিক করে দিতে হবে। জমা করে করে তাকে দেওয়া হলো, দেওয়া হলো, সে ঋণ শোধ করল, তারপরেও আবার ওই টাকাতে সে গাড়ি কিনল, আপনারা জানেন সে লোককে। তাহলে চাওয়ার যখন হাত খুলে দেয় মানুষ, হাত যখন পাতে তখন তাড়াতাড়ি হাতটা গোটাতে চায় না, এটা আল্লাহ পছন্দ করেন না। তোমার চাওয়ার প্রয়োজন হচ্ছে চাও, কিন্তু বেশি চাইবে না, হাত চাইলেই পাবো, অপ্রয়োজনে চাইবে এটাও না। এটা সবারই কাছে, শুধু পরের কাছে না, ঘরেও অনেক সময় দেখবেন ছেলেরা আছে বা বাবা আব্বার কাছে চায়, বাবার কাছে চায়, তারপরে চাইলে দিল, দেখছি আপ চাইছি তো চাইলেই তো পাবো, তখন আরো চাইলো না। এইভাবে সবসময় চাওয়াতে বেশি চাওয়া আল্লাহ পছন্দ করেন না, প্রয়োজন মতো চাও। আর দ্বিতীয় সুয়াল মানে হলো প্রশ্ন করা, প্রশ্ন করা, হুজুরকে প্রশ্ন করা, হুজুরকে বলে হ্যাঁ প্রশ্ন করেন, প্রশ্ন বেশি বেশি প্রশ্ন করা। এক এক মানুষ আছে আপনার হোয়াটসঅ্যাপে বিরক্ত করে ছাড়ছে, ফেসবুকে বিরক্ত করে ছাড়ছে প্রশ্ন করে করে, প্রয়োজনীয় প্রশ্ন না অপ্রয়োজনীয় প্রশ্ন, বাস মাথায় এলো প্রশ্ন করে দিলাম, হুজুর বসে আছেন জবাব দেবেন। কিন্তু অপ্রয়োজনীয় প্রশ্ন, এমন প্রশ্ন যে প্রশ্ন এখনো ঘটেই নি, আপনি আগে থেকে সেটাকে বাড়ি মনে করুন, হুজুর মনে করুন যদি এইরকম হয়, যদি তাহলে এই শ্রেণীর প্রশ্ন করে। আবার অনেকেই এমন প্রশ্ন করে যে প্রশ্নের উত্তর নিয়ে কোনো কাজ নেই, আপনার কোনো উপকার হবে না। যেমন মোসা নবীর নানির নাম কি, আদম নবীর ভাষা কি, তাই না? হুজুর আচ্ছা ইসমাইল আলাইহিসসালাম কে ইব্রাহিম আলাইহিসসালাম জবাই করতে গেলেন, তারপর ইসমাইল জবাই হলেন না, হঠাৎ করে এক দুম্বা জবাই হল, তো হুজুর দুম্বার গোস্তটা কে খেয়েছিল, কোন লাভ আছে? কিন্তু শুধুমাত্র হুজুরকে কি করব, একটা প্রশ্ন, নিছক প্রশ্ন করব। অনেকে আবার পানি মাপার জন্য, যে হুজুরের কতটা জ্ঞান আছে দেখি, মাপার জন্য প্রশ্ন করে। যে আবার অনেকে আটকাবার জন্য প্রশ্ন করে, আটকাবার জন্য প্রশ্ন করে, মানে হুজুরকে কি করব, হ্যাঁ সে বকছে বলছে খুব, এরকমও বহু লোক আছে, বহু প্রশ্ন আসছে, বহু প্রশ্ন আসছে এইভাবে যে দেখি এর কতটা জ্ঞান আছে, কিংবা এই বলে প্রশ্ন আসছে যে আটকাবো, এর মুখ খুব চলছে, একে আটকাতে হবে, তখন এটা সেটা এদিক ওদিক নানা রকম করে এইভাবে সে আটকাতে চায়। মোট কথা হল, অযথা প্রশ্ন করা যাবে না, ফালতু ফালতু প্রশ্ন করা যাবে না, বেশি বেশি প্রশ্ন করা যাবে না। বুঝতে পারলেন। ইয়া এই জন্যই বলা হয়েছে এমন এমন বিষয়ে প্রশ্ন করে যে প্রশ্ন যদি সে প্রশ্নের উত্তর পায় তো তার কি হবে, ক্ষতি হবে, তার মন খারাপ হবে, তাকে খারাপ লাগবে। যেমন একজন প্রশ্ন করো, তোমরা প্রশ্ন করো, আমি যা প্রশ্ন করবে আমি তারই উত্তর দেব, ইনশাআল্লাহ আমি উত্তর দেব। তাই এবারে গায়েবী প্রশ্ন শুরু হয়ে গেল, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূল আল্লাহ আমার আব্বা কোথায়? তার মানে মারা গেছে, জাহিলি যুগে মারা গেছে, এখন আব্বা আমার কোথায়, জান্নাতে না জাহান্নামে? এই প্রশ্নের উত্তর আপনি শুনবেন, আপনাকে খারাপ লাগবে না ভালো লাগবে? আল্লাহুল মুস্তাআন। এবার আল্লাহ রাসূল তো ওহির মাধ্যমে বলে দেবেন, তখন আর জাহিলি যুগে যে মারা গেছে সে তো জাহান্নামে, তো জাহান্নামে যে গেছে সেই কথাটা তোমার শুনতে খারাপ লাগবে। আল্লাহ তাআলা নিষেধ করলেন, লা তাসআলু আন আশিয়া ইন তুবদালাকুম তাসুকুম, বেশি বেশি প্রশ্ন করা যাবে না, প্রয়োজন মতো প্রশ্ন করো, এমন জিনিস যা ঘটেনি সেই নিয়ে প্রশ্ন করো না, যদি ঘটে থাকে তাহলে প্রশ্ন করো, তোমার জীবনে না, যদি মনে করুন এরকম না। সুতরাং বেশি বেশি প্রশ্ন করাতে ক্ষতি আছে। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের জন্য হজ ফরজ করা হয়েছে, তোমরা হজ করো। তো একটা লোক বলল, ইয়া রাসূল আল্লাহ প্রত্যেক বছর? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা শুনে খারাপ লাগলো, আমি বললাম তোমাদেরকে যে হজ ফরজ করেছেন, তোমরা হজ করো, এখন তুমি প্রশ্ন করো, আমি যদি হ্যাঁ বলে দিই তো হজ ফরজ হয়ে যাবে প্রত্যেক বছর, অথচ তোমরা করতে পারবে না। সুতরাং প্রশ্ন করার ফলে অনেক সময় কি হয়, বেশি প্রশ্ন করতে করতে কি হয়, কঠিনতা আসে, তাই না? এই যেমন হাফেজ সাহেব বলবে, হাফেজ সাহেব বলবেন সুরা বাকারা, সুরা বাকারা মানে কি, গরুর সুরা। এই সুরার নাম কেন বাকারা হয়েছে? মুসা আলাইহিসসালাম বললেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে এবার পরীক্ষা করতে চান, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তাসবাহু বাকারা, আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন একটা গাই জবাই করো। কি বলল? কি একটার পর একটা প্রশ্ন, শেষকালে এমন অবস্থা, ওমাকা দুই ফানুন, মানে করতেই পারত না সে, পানি সিঁচবে না, চাষ করবে না, এমন তার রং হবে এইরকম চোখে দেখে, তাসুরুন নাজরিন, তারপরে কি কি সব, একটার পর একটা প্রশ্ন করে যায়, একটা উত্তর দেওয়া হয় আবার প্রশ্ন করে। হ্যাঁ আরে আল্লাহ আল্লাহ বলেছেন গায়ে জবাই করতে, একটা গায়ে জবাই করলেই হয়ে যেত। কিন্তু যেমন কোরবানির সময় দেখেছেন প্রশ্ন, আল্লাহ আকবার, কোরবানি নিয়ে কত রকমের প্রশ্ন, হুজুর এটা, হুজুর এসেটা, হুজুর এরকম হবে কিনা, এরকম হবে কিনা, ইয়া আল্লাহ, সুবহান আল্লাহ। হ্যাঁ পাথর, যখন বলা হলো পাথর বেশি ছোলার দানার মতো, বুটের দানার মতো হবে, বেশি বড় পাথর নেওয়া যাবে না, বেশি ছোটও নেওয়া যাবে না, এই নিয়ে এসে হুজুর এটা হবে দেখেছেন। তারপরে হজের সময় কে ছিলেন, তো আমাদের বাংলার ভাই ছিলেন, তো তিনি দেখেছেন হুজুর এটা হবে, হুজুর এটা হবে, চারিদিক থেকে, ভাই এত কি দরকার, তোমাদেরকে বলা হলো, বাস ইনশাআল্লাহ নিজের ইজতিহাদ মতো করো, কিন্তু ওই প্রশ্নের উপরে প্রশ্ন, প্রশ্নের উপরে প্রশ্ন, এরকম উচিত না। যদি বেশি প্রশ্ন করা হয়, বেশি প্রশ্ন করার ফলে সহজটা কি হয়ে যায়, কঠিন হয়ে যায়, কঠিন হয়ে যায়। আপনারা জানেন আমেরিকার এক লোক ছিল, সত্যি ঘটনা এটা, পেপারে এসেছিল, তার বইয়ের দোকান আছে, তো বইয়ের দোকানে যখন খদ্দের আসত, সবাই জানে ফিক্সড রেট, কিন্তু হয়তো অনেকে জানত না, তো মনে করেন হ্যাঁ এই বইটার দাম কত, সে বলতো $5, তারপরে ঘেটে ঘুটে লেট বলছে কম হবে না, কত দাম বললেন, $7, কেন আপনি তো $5 বলেন, আমার $2 বাড়িয়ে দিলেন কেন, বলে যে এতক্ষণ যে আপনি আমার সময় নষ্ট করলেন তার জন্য $2 বেশি, তারপরে আরো কথা বললে আরো $2, এইভাবে বাড়তে থাকে, কেন কিসের দাম, সময়ের দাম, সময় অপচয় ঘটে, ফালতু ফালতু, আপনি জানবেন, আপনি দেখবেন হোয়াটসঅ্যাপে বা এতে দেখবেন আপনি এমন এমন প্রশ্ন যে সময়ের অপচয় ঘটে, এমন এমন জিনিস আছে যে সে একটা বই খুলে দেখতে পারবে, বুঝতে না, তবু না হুজুর লাইন অনলাইনে আছে, হুজুরকে জিজ্ঞেস করি, তারপর নিজে মেহনত করবে না, হুজুর এই দোয়াটা কি, আমি বলছি হুজুর অমুক বই দেখে নেন, না আপনি লিখে দেন, এখন তার সময় নেই কিন্তু হুজুরের সময় আছে, হুজুর বসে আছে, কিন্তু হুজুরের যে কত কাজ সে বুজুর্গরা খেয়াল করতে পারে না, জানতে পারে না, মানে বসে আছেন অনলাইনে শুধু এই কাজের জন্য বসে আছেন। মোট কথা, বেশি বেশি প্রশ্ন করা ভালো না, ফালতু প্রশ্ন করা ভালো না, আর অযথা প্রশ্ন করা মোটেই উচিত না, কারণ অযথা প্রশ্ন করার ফলে আপনি তাকে আটকে দেবেন, আপনি তার পানি মাপবেন, আপনি তার জ্ঞান মাপবেন, আপনি তাকে তার বিরোধিতা করবেন, মানে তাকে দমি দিতে চাইবেন, তাকে প্রশমিত করতে চাইবেন, তাকে শান্তনিত করতে চাইবেন, মোটেই উচিত না। আপনি তার কথা মানবেন না, আপনার মজাব আলাদা। একজন হাদিস পেশ করল, একজন বলল যে ফরজ নামাজের পর হাত তুলে জামাতি মোনাজাত বিদাত, কিন্তু একাকী মোনাজাত বিদাত কিনা। আমি বললাম হ্যাঁ একাকী মোনাজাতের কোনো প্রমাণ নেই। তখন সে শেষকালে, জানি না সে নিজে আলেম নাকি তাদের আলেমদের কাছ থেকে শুনে, এবার একটা হাদিসটা পড়ছে, হাদিস পড়া সঠিক না, আরবি জানার লোক না, তো বলল কি আল্লাহ রাসূল আনাসকে বলেছেন, আনাস এর ফায়দাইকা ধুবুরা কুল্লে সালা, প্রত্যেক নামাজের পরে তুমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করো। তো আমি বললাম যে হাদিস সহি না, তো বল হাদিস সহি না বলছে আপনি তাহকিক করেন। আমি বললাম আমার তাহকিক করা আছে, হাদিস সহি না। তখন আবার বলছে কি আপনি কি সমস্ত হাদিস জেনে গেছেন? এই বাবা, হাদিস সমস্ত হাদিস জানার কি দরকার আছে? এই হাদিসটা সহি না বলতে কি সমস্ত হাদিস জানতে হবে? আল্লাহ রসুলের সত্যি কেউ জানে না, সমস্ত হাদিস কেউ জানে না, আমিও জানি না। আমি কখন দাবি করলাম যে সমস্ত হাদিস জানি, তার সঙ্গে তর্ক হয়ে গেল। তো ফালতু শুধুমাত্র আটকাবার জন্য, আপনাকে আপনার কণ্ঠটাকে রোধ করার জন্য এরা প্রশ্ন করে আর আপনার সময় নষ্ট করে। আল্লাহুল মুস্তাহান। যাই হোক, এখানে আল্লাহ তাআলা তিনটে জিনিস অপছন্দ করেছেন। কি কি? দুটো হলো, একটা হলো যে ফালতু লোকের সমালোচনা করবেন না, নম্বর দুই কি হলো, বেশি বেশি প্রশ্ন করবেন না, আর তিন নম্বর হলো ওয়াইদা আতিল মাল, মালের অপচয় করবেন না। মাল যেখানে আপনার আছে, আল্লাহ তাআলা মাল দিয়েছেন, সেই মালের আপনি যাকাত বের করেন, মালের হিসাব লাগবে, তাই না? কেয়ামতে যে পাঁচটা প্রশ্ন হবে, সে পাঁচটা প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন হবে কি, মাল কিভাবে ইনকাম করেছ আর কিভাবে কিভাবে ব্যয় করেছ, খরচ করেছ, প্রশ্ন হবেই, ছাড়া হবে না, পা নড়বে না। সুতরাং মাল যেন অপচয় না হয়। ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, খাও পান করো সমস্যা নেই, পান করাতে খাওয়াতে সমস্যা নাই, কিন্তু তাতে যেন অপচয় না হয়। অপচয় দেখেছেন এখানে ডিব্বাতে কত কত কত কত গোটা গোটা ছাগল ফেলা হয়, এবং প্লেটকে প্লেট, দশ জনের ভাত একটা প্লেটে দিলে বড়জোর তিন জনের চার জনের ভাত ওঠে, বাকি ছয় জনের সাত জনের ভাত কি করা হয়, ডিব্বাতে ফেলা যায়। এগুলো আপনারা অনেক নেটে দেখেছেন এবং আপনারা স্বচক্ষেও দেখেছেন, এই তো আপনাদের আশেপাশে সব রয়েছে। এগুলো কি ইস্তেরাহা, ইস্তেরাহা গুলোতে কি অবস্থা হয়, তাই না? অপচয়ের শেষ নেই। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুবাজ্জির তাবজিরা, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, তোমরা অপচয় করো না, অপব্যয় করো না, কারণ যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। তো এগুলো মানুষ খেয়াল করে না, আল্লাহ তাআলা অপছন্দ করেন যে তুমি মাল খবরদার অপচয় করো না, নষ্ট করো না। মাল নষ্ট না করার একটা মানে নির্দেশ হল আল্লাহ তাআলা এমন কিছু লোককে মাল দিতে নিষেধ করেছেন যে মাল তাকে দিলে নষ্ট হবে অথবা মানে খারাপ পথে ব্যয় হবে। গতকাল একজন প্রশ্ন করলেন আমাকে যে আমার এক ভাই আছে একটু খেপা টাইপের, তাকে পয়সা দিলে অনেক সময় খাবার কিনে খায়, অনেক সময় গাঁজা টাঁজা এইসব কিনে, বুঝতে পারছেন? আপনার ছোট বাচ্চা আছে, আব্বু আব্বু হ্যাঁ পয়সা দেন, আপনি আব্বু আপনার লাডলে বেটা, মানে আপনার একমাত্র বেটা, তাকে আপনি এক টাকার জায়গায় পাঁচ টাকা দেন, যাও আব্বু চানাচুর কিনে খাও, চকলেট কিনে খাও, বলি না বলি না, কিন্তু আপনি কি জানেন যে তার সাথে অন্য কিছু কিনে কিনা, আপনি তো হিসাব নেন না, কারণ আপনি বড় লোক মানুষ, আপনার অনেক টাকা আছে, আপনার ছেলেকে আপনি দেবেন, তাই না? তো সেই ক্ষেত্রে সে কি কিনছে আর টাকাটা কিভাবে ব্যয় করছে, হারিয়ে যাচ্ছে কি না যাচ্ছে, আপনার দেখার দরকার নেই, কারণ আপনার বেহিসাব টাকা। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুসুফাহা আমওয়ালাকুম আল্লাতি জালাল্লাহু লাকুম কিয়ামান, তোমরা বেউকুফদেরকে তোমাদের মাল দিও না, বেউকুফ বা নির্বোধ, নির্বোধ যারা যেমন শিশু যেমন পাগল, এদের হাতে টাকা পয়সা ছেড়ো না, এদের হাতে টাকা পয়সা দিও না, কারণ দিলে পরে কি হবে, নষ্ট হবে। তো এটাও হচ্ছে নষ্ট করার সামিল, যে আপনি এমন কাউকে টাকা দেবেন যে যাতে আপনার টাকাটা নষ্ট হয়ে গেল। মাল এমনিতেই নষ্ট হয়ে যায়, মাল নষ্ট করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেন। এই হলো মোটামুটি কোরআনের কথা বলতে গিয়ে আরো কয়েকটা বাড়তি শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্নি তারিকুন ফীকুম সাকালাইন, আমি চলে যাব, আমি থাকবো না, কিন্তু আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, ভারী জিনিস, সাকালাইন, আমি দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি, যদি তোমরা সেই ভারী দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকতে পারো, মজবুত সহকারে ধরতে পারো, তাহলে কি হবে, তোমরা পথভ্রষ্ট হবে না, তাই না? কোন কোন বর্ণনায় আছে আল্লাহর কিতাব আর আমার বংশধর, তো আমার বংশধর বলতে যারা সঠিক পথে থাকবে তারা, ঠিক কিনা, তো তাদের অনুসরণ করলে ইনশাল্লাহ তোমরা ভ্রষ্ট হবে না। শিয়ারা এটা নিয়ে বলে যে এদের কথাই মানতে হবে, আমরা বলি কিতাব ও সুন্নাহ আগে, তাই না? কিতাব ও সুন্নাহ আগে, নবীর বংশের হলেই সে মানে এ হয়ে যাবে তা না। যেমন ইব্রাহিম নবীর জন্য ইব্রাহিম নবী দোয়া করলেন আল্লাহর কাছে, ইব্রাহিম নবীকে বলা হল ইন্নি জাইলুকালিন নাসি ইমামা, আমি তোমাকে মানুষের কি করব, ইমাম বানাবো, নেতা বানাবো। ইব্রাহিম কি বললেন, ওয়ামিন জুররিয়াতি, কালা ওয়ামিন জুররিয়াতি, আর আমার বংশধরকেও আপনি ইমাম বানান। আর সত্যি বহু বংশধরের বহু লোককে ইমাম বানানো হয়েছে। আল্লাহ তাআলা কি বললেন, কালা লা ইয়ানালু আহদিল যালিমিন, আমার আহাদ, আমার এই জিনিস জালেমদের কাছে পৌঁছবে না। তোমার বংশে যদি কেউ জালেম হয় আমি তাকে দেব না। দেখেন ইব্রাহিম নবী তারপরে আরেক আয়াতে পড়ে ওখানে বলছেন যে রাব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ তুমি এই শহরকে নিরাপদ বানাও। কোন শহরকে? মক্কা শহরকে নিরাপদ বানানো মানে কি? মালেশ কথায় কথা বাড়ে আগুনে বাড়ে কি, নিরাপদ মানে কি? মানে প্রশ্ন আসছে এই যে ঘটনাগুলো ঘটল, বলছে হুজুর আল্লাহ মক্কাকে নিরাপদ বানিয়েছেন, তাহলে এই দুর্ঘটনা কেন হল? নিরাপদ বানানো মানে কি তাই যে ওখানে প্রাকৃতিক কোন দুর্যোগ হবে না, ওখানে কি যুদ্ধ বিগ্রহ হবে না? হ্যাঁ, কিন্তু অনেকে মনে করছে কি ওখানে কোন দুর্ঘটনাই হবে না। নিরাপদ নগরী, নিরাপদ নগরী মানে কোন প্রকৃতিক দুর্যোগই, প্রাকৃতিক দুর্যোগই হবে না, ওখানে বজ্রঘাত হবে না, ওখানে ঝড় বৃষ্টি হবে না, ওখানে দুর্ঘটনা ঘটবে না, ওখানে যুদ্ধ বিগ্রহ হবে না। অথচ যুদ্ধ বিগ্রহ হয়েছে, তাই না? তা নিরাপদ নগরীর মানে কি? মানে ওখানে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ করা হয়েছে, এই জন্য হারাম বলা। হারাম মানে কি? পবিত্র বা নিষিদ্ধ। ওই এলাকাতে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ, কিন্তু কেউ যদি না মানে তাহলে কি ঘটবে না? আল্লাহ তাআলা এটা বলছেন যে ঘটবে না তা না, বলছেন যে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু যারা মানবে না তারা ঘটাবে। যাই হোক, এটা অনেক প্রশ্ন এইবারে এলো যে কি ব্যাপার মক্কাতে, বাংলাদেশ থেকে বহু প্রশ্ন এসেছিল। তো তার মানে নিরাপদ মানে এই নয় যে প্রাকৃতিক দুর্যোগ দুর্ঘটনা বা যুদ্ধ বিগ্রহ থেকে নিরাপদ, বরং আল্লাহ তাআলা নিরাপদ করেছেন এই বলে যে তোমরা ওখানে গিয়ে যুদ্ধ করো না। আর প্রাকৃতিক দুর্যোগ এটা প্রকৃতির ব্যাপার, আল্লাহ তাআলা ইচ্ছা হলে ঘটবে, হবে, কেউ বাধা দিতে পারবে না। ব্যাস, তো বললেন কি যে এই নগরীকে নিরাপদ বানাও। কে বললেন? ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহকে বললেন এই নগরীকে নিরাপদ বানাও, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আর এই এর অধিবাসীকে তুমি রিজিক দাও, ফলের রিজিক। আল্লাহ আকবার, মক্কাতে যত রকমের ফল পাওয়া যায় সারা বিশ্বের কোন জায়গাতে, আল্লাহ আকবার, মক্কাতে না গাছ আছে, না বাগান আছে, না চাষ আছে, অথচ ওখানে গিয়ে পাবেন, আপনি অন্য জায়গায় না পেলে ওখানে পাবেন, তাই না? সারা বিশ্ব থেকে সেখানে ফল ফুটে আমদানি। কিসের দোয়া? ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। ফল ফুটের কমি এখানে, মক্কার প্রধান খাদ্য কি? যখন ইব্রাহিম আলাইহিসসালাম স্ত্রী এবং ছেলেকে রেখে গেলেন, বউকে জিজ্ঞেস করলেন তোমাদের প্রধান খাদ্য কি, কি বলেছিলেন? পানি আর গোশত। খেজুর কোথায়? কোথায় খেজুর? উনি তো একডালি খেজুর রেখে গিয়েছিলেন, কিন্তু যে ইসমাইল যখন বড় হলেন তখন খেজুরের গাছ কোথায়, আর কোথায় খেজুর পাবেন? শিকার করে করে করে করে শিকার খাদ্য বলছেন আমাদের প্রধান খাদ্য হল কি? গোশত। তো যাই হোক, পানি আর গোশত। ইব্রাহিম আসলাম বরকতের দোয়া করলেন, জমজমের পানিতে বরকত হল। যাই হোক, তো কথা হলো কি, আল্লাহ বললেন, ইব্রাহিম বললেন যে এদেরকে তুমি ফল ফ্রুট দান করো, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি, কাদেরকে? মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তাদেরকে শুধু যারা আল্লাহর প্রতি বিশ্বাস করবে, আখেরাতকে বিশ্বাস করবে, বাকি যারা অবিশ্বাস করবে তাদেরকে দিও না। দেখছেন আল্লাহ ইব্রাহিম, প্রত্যেক মুমিন এরকম চায়, কাফেররা কেন পাবে? তারা কেন সুখ পাবে? এই সুখ পাবার একমাত্র অধিকারী কারা? যারা আল্লাহর প্রতি ইমান রাখে। আর এই দুনিয়া যতদিন থাকবে, ততদিন থাকবে যতদিন দুনিয়ার বুকে আল্লাহ বললেওয়ালা একজন থাকবে। যখন আল্লাহ বললেওয়ালা শেষ হয়ে যাবে তখন দুনিয়া ধ্বংস হবে, তাই না? সত্যিই তাই, মুমিনদেরই অধিকারী। কিন্তু আল্লাহর কাছে কি? আল্লাহর হিকমত আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, যদি আল্লাহর কাছে দুনিয়ার মশার ডানা পরিমাণও কোন বা মাছির ডানা পরিমাণও যদি মান থাকত, তাহলে কাফেররা এই দুনিয়ার এক ঢোক পানিও পেত না, যেহেতু তারা আল্লাহকে অবিশ্বাস করে, আল্লাহর দেওয়া রুজি খাবে, আল্লাহকে অবিশ্বাস করবে আর রুজি খাবে। আপনার ছেলে যদি আপনাকে অস্বীকার করে, তুই আমার বাপ না, তুই আমার এই, তুই আমার সেই, তাকে আপনি তাকে বলবেন থাক ঘরে খা, এটা হতেই পারে না। অস্বীকার করবে, তাকে কি করে রুজি দেবে? কিন্তু দুনিয়ার কোনো মূল্য নাই। আসল মূল্য কোথায়? আখেরাতে দেওয়া হবে, চলো সেইখানে চলো। ইব্রাহিম বললেন, আল্লাহ তোমার প্রতি যারা বিশ্বাস করে না, আখেরাতের প্রতি যারা বিশ্বাস করে না, তাদেরকে ফল দেবে না। আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা কি বললেন? মানা আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ক্বালা ওয়া মান কাফারা ফাউমাতিউহু কালিলান সুম্মা আযতারুহু ইলা আযাবিন নার ওয়া বিসাল মাসির। কাফের যদি হয় কেউ, আমিও তাকে দুনিয়াতে দেব, সাময়িক ভাবে তাকে উপভোগ করতে দেব, তারপর যখন কিয়ামত আসবে বা যখন পরকাল শুরু হবে, পরকাল মরার পরেই শুরু হয়ে যায়, তখন আমি তাকে জাহান্নামের আগুনের দিকে টেনে নিয়ে আসব। ইব্রাহিম নবী তার একটা বুঝ ছিল যে কাফেরদেরকে দেওয়া হবে না, কিন্তু আল্লাহ তাআলা কি করলেন? নবীকে বললেন, নবী আমার কাছে এরকম ব্যাপার, তো নবীর বংশধর হলেই যে সবাই ভালো হবে তা না, জালেম হলে আমার এই আহাদ পাবে না। তো নবীর বংশে যারা ভালো তারা ভালো, যারা হাদিস, যারা কোরআন ও সহি হাদিস মোতাবেক চলবে তারা সত্যিই তাদের অনুসরণ করতে হবে। কোন কোন রেওয়ায়েতে আছে কিতাবুল্লাহি ওয়া ইতরাতি। আর আর হ্যাঁ, নূহ আলাইহিস সালামের ছেলেকে বাঁচানো হলো না, লুতের স্ত্রীকে বাঁচানো যাবে না, নূহের স্ত্রীকে বাঁচানো যাবে না, ইব্রাহিমের আব্বাকে বাঁচানো যাবে না, বংশধরের কোন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মা ফাতেমা, তুমি আমার কাছে দুনিয়ায় যা চাইবে চেয়ে নাও, কিয়ামতে আমি কোনো উপকার করতে পারবো না। না নবীর বেটি খালাস জান্নাত, না না ফুপু সাফিয়া, দুনিয়ার বুকে যা চাই বাচ্চে নাও, আমি কিয়ামতে কোনো উপকার করতে পারবো না। এমনি কুরাইশ কুরাইশ সবাইকে বলা হলো, এক এক করে বলা হলো, আব্বাস চাচা, দুনিয়ার বুকে যা চাই বাচ্চে নিন, আমি কিয়ামতে কোনো উপকারে আসব না। এই হচ্ছে তৌহিদ। এই হচ্ছে যে কেউ কারো ভরসা করে বসে থাকবে না, আর কেউ সার্টিফিকেট দিয়ে দেয় তুমি আমার হাতে বায়াত হও, আমি তোমাকে বেহেশতে নিয়ে যাব, কিংবা তারা মনে করে যে আমার পীর সাহেব আমাকে বেহেশতে পৌঁছে দেবে। আদে যে নবী, যিনি বড় সবচেয়ে বড় নবী, সেই নবী বলছেন যে আমার ক্ষমতা নেই। আল্লাহ মুস্তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদের জন্য, এখানে যে কথাটা আমি বলছি, তোমাদের জন্য দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, যদি তোমরা সে দুটোকে আঁকড়ে ধরো তাহলে কি হবে? তোমরা ভ্রষ্ট হবে না। প্রথমটা কি? কিতাবুল্লাহ ওয়া হুয়া হাবলুল্লাহ, আল্লাহর কিতাব। আর এই আল্লাহর কিতাব হচ্ছে আল্লাহর রশি, আল্লাহর রশি। মানিত্তাবাহু কানা আলাল হুদা, যে ব্যক্তি এই কিতাবের অনুসরণ করবে সে হিদায়েতে থাকবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব হচ্ছে মুত্তাকিনদের জন্য হিদায়াত, নাকি সারা বিশ্বের মানুষের জন্য হিদায়াত? تبارك الذي نزل على عبده الفرقان لا نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا। আল্লাহ তাআলা বলছেন, বরকতময় সেই আল্লাহ যে তার বান্দার উপরে কিতাব অবতীর্ণ করেছেন যাতে করে সে সারা বিশ্বকে সতর্ক করে। কিতাব শুধু মুসলমানদের জন্য নয়, কিতাব শুধু মুসলমানদের জন্য আসেনি, অবতীর্ণ হয়নি, কিতাব সারা বিশ্বের মানুষের জন্য। কিন্তু হিদায়াত কাদের জন্য? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। সূর্য যখন ওঠে, সূর্য কারো কোন কোন নির্দিষ্ট ব্যক্তির জন্য ওঠে না, সমস্ত মানুষের জন্য ওঠে। কিন্তু যারা ঘুমিয়ে থাকে তাদের জন্য সূর্য ওঠে না? ওঠে না, না অন্ধ, তার দিনই বা কি আর রাতেই বা কি। যে তাকিয়ে দেখবে, এই জন্য কবি নজরুল বলেছিলেন না, আমরা যদি না জাগি মাগো কেমনে সকাল হবে, যদি না জাগি সকাল কেমনে হবে, আমরা যদি হিদায়তের সন্ধানই না হই, হিদায়ত সন্ধান না করি কেমনে হিদায়ত পাব, চোখ মিলে যদি না তাকাই আলো আমার আসবে কোথেকে, আলোর লাভ হবে কি কোথেকে। এই জন্যই কোরআন বলছেন হুদাল লিল মুত্তাকিন, যারা বাঁচতে চায়, যারা সংযত হতে চায়, যারা সাবধানী হয়, যারা পরহেজগার হতে চায়, তাদের জন্যই কোরআন হল হিদায়ত। প্রত্যেক মানুষ হিদায়ত পাবে না, হিদায়ত তো সকলের জন্য, কোরআন এসেছে হেদায়তের জন্যই। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আমি কোরআনকে নূর করেছি, আছে অনেক কথা আছে কোরআনের ব্যাপারে, বহু কথা আছে, কোরআন নূর, কোরআন ইত্যাদি। আল্লাহ তাআলা কোরআনকে নূর করে পাঠিয়েছেন। নূর কি কোরআন থেকে আলো বেরোচ্ছে? তা নূর মানে কি? নূর মানে হচ্ছে হিদায়তের নূর, তাই না? যে নূর চোখে দেখা যায় না, তেমনি আল্লাহর নবীও নূর, কিন্তু আল্লাহ নবী নূরের তৈরি না। আল্লাহর নবীর ঘর অন্ধকার হতো না? হতো না। মা আয়েশা বলছেন, একদিন রাতে আমি খুঁজতে খুঁজতে বিছানায় পেলাম না, কি ব্যাপার? খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে দেখছি তো তার দুই পায়ের পাতার উপরে আমার হাত পড়ল, তিনি নামাজে সিজদায় ছিলেন। খুঁজতে খুঁজতে হাত কোথায় পড়ল? তার মানে অন্ধকারে দেখা যায় না। আল্লাহর নবীর যদি নূর হতো, বলছে এমন নূর, এক এক কিতাবে লেখা আছে নূরে মুজাসসাম, সেই কিতাবে লেখা আছে যে আল্লাহর নবীর দেহের এত নূর ছিল যে সেই নূর সূর্যের আলোকে নিষ্প্রভ করে দিত, বাতিল করে দিত, ক্যান্সিল। আপনারা কি মনে করেন, তাহলে মদিনায় কি অন্ধকার হতো না? সাহাবারা বলছেন, আমরা কোন সময় লাশ দাফন করতাম আলো নিয়ে গিয়ে, তাই না? আর আপনারাই বলেন, আপনারা নিজেরাই বলেন, মা আয়েশা একদিন অন্ধকারে বা ঘরে বসে কিছু সেলাই করছিলেন, সুইটা হাত থেকে পড়ে গেল, মা আয়েশা খুঁজছিলেন, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন, কি খুঁজছ আয়েশা? বললেন, আমি সুই খুঁজছি। আল্লাহ রাসূল হেসে গেলেন, আর সেই আলোতে মা আয়েশা সুচটা কুড়িয়ে পেলেন। এখান থেকে, এই হাদিস থেকে, আপনাদেরই হাদিস থেকে, আমরা এই হাদিস সহি বলি না, কিন্তু আপনারাই বলছেন যে হাসলেন তারপরে নূর দেখা গেল, তাহলে কি দাঁতে নূর ছিল, দেহে নূর ছিল না? দেখুন, আপনারাই বুঝুন। সুতরাং এখান আল্লাহর নবী নূর ছিলেন। অনেকে বলছে লাকাদ জাআকুম মিনাল্লাহি কিতাবুন ওয়া নূরুম মুবিন, নূরুম ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর কাছ থেকে কিতাব এসেছে আর নূরে মুবিন এসেছে, বা নূর এসেছে কিতাবে মুবিন এসেছে, নূর হচ্ছে মুহাম্মদ। কোন কোন তফসিরে লেখাও আছে, যেমন জালালাইন তফসির তো আমাদের ভালো তফসির না, আমাদের দেশের মাদ্রাসাগুলোতে পড়ানো হয় জালালাইন তফসির, এই তফসির কিন্তু আহলে সুন্না ওয়াল জামাতের না, এই তফসির কিন্তু সমস্যা, এই জন্য আমাদের দেশে হুজুররা বেশিরভাগই এখান থেকে ভ্রষ্ট হয়ে যায় এই তফসির পড়ে। সেখানে লেখা আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, নূর মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি মানলাম যে নূর মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো এখানে তো এই কথা বলা হয়নি যে তিনি নূর থেকে সৃষ্টি, বলা হয়েছে নাকি তোমাদের কাছে নূর এসেছে মোহাম্মদ, মানলাম নূর মোহাম্মদ, তো নূর মোহাম্মদ মানে কি? নূরের তৈরি, এখানে কি কোরআনে বলা হয়েছে? অতএব এই আয়াত দিয়ে প্রমাণ করা যায় না যে আল্লাহর নবী নূরের তৈরি। হ্যাঁ, আল্লাহর নবী নূর, কি নূর? অদৃশ্য নূর, তার নবুয়তের নূর, তার ইলমের নূর, তার জ্ঞানের নূর, যে নূর, যে আলো পৃথিবীর অন্ধকার দূর করেছে। কিসের অন্ধকার? রাতের অন্ধকার না, কিসের অন্ধকার? শিরকের অন্ধকার, বিদাতের অন্ধকার, পাপের অন্ধকার, কুফরির অন্ধকার দূর হয়েছে। মোট কথা, কিতাবুল্লাহ হুয়া হাবলুল্লাহ মান ইত্তাবাহু কানা আলাল হুদা, এই নূর সেই পাবে দেখতে যে চোখ খুলবে, যে চোখ খুলে দেখবে। মুত্তাকিনদের জন্য হেদায়েত, ওমান তারাকাহু কানা আলা দালালাহ, আর যে এই কিতাব বর্জন করবে সে হবে গোমরাহ, পথভ্রষ্ট। কিতাবুল্লাহ হুয়া হাবলুল্লাহিল মামদুদ মিনাস সামাই ইলাল আরদ, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর কিতাবই হল আসমান থেকে ফেলে দেওয়া, আসমান থেকে ছুড়ে দেওয়া আল্লাহর রশি পৃথিবীর দিকে, আসমান থেকে পৃথিবীর দিকে লটকে দেওয়া রশি। এই রশি যে ধরবে, সে যেমন বললাম বান থেকে, তুফান থেকে রেহাই পাবে, আগুন থেকে রেহাই পাবে, তা বাঁচানোর জন্য আল্লাহ তাআলা রশি পাঠিয়েছেন, সে কিতাব হলো কোরআনুল করিম। এই কোরআন হল সকল কিছুর বিবরণী গ্রন্থ। এই কোরআনে মানুষের যা কিছু প্রয়োজন সব কিছু বলে দেওয়া হয়েছে। তবে আমি একটা কথা বারবার আপনাদেরকে বলছি, মানে বিষয়টা চলে আসছে বলে বারবার বলছি, হুজুর আপনি যদি বলেন যে তাহলে বলুন হুজুর এই যে আমরা মাজমাতে রয়েছি, মাজমার নাম কি কোরআনে আছে? মসজিদ আছে, মসজিদ আছে, কিন্তু মাজমার নামটা কি কোরআনে আছে? আল্লাহ বলছেন যে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই, আমি তোমার উপরে কিতাব অবতীর্ণ করেছি প্রত্যেক জিনিসের বয়ান দিয়ে, ওয়া হুদাম ওয়া রাহমা, হিদায়াত করেছি, রহমত করেছি, বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য সুসংবাদ করেছি কোরআনকে। এখন বলুন প্রত্যেক জিনিসের বয়ান থাকলে মাজমা শহরের বয়ান আছে না নেই? কোরআনে মাজমার বয়ান উদ্দেশ্য তো তা না, উদ্দেশ্য তা না যে কোরআনে প্রত্যেক শহরের নাম থাকবে, উদ্দেশ্য তা না যে কোরআনে প্রত্যেক খাবারের নাম থাকবে, তাই না? উদ্দেশ্যটা কি? যে তোমাদেরকে তোমাদের যেটা প্রয়োজন, তোমাদের হেদায়েতের জন্য যে প্রয়োজন সেটা বলা হয়েছে। এখন এ কথা শুনে ওই যে আমি এক বলেছিলাম যে এক খ্রিস্টান ধর্মযাজক, সে যাচ্ছিল কুক নামক জাহাজে, পানি জাহাজে, জাহাজটার নাম হচ্ছে কুক। তখন একজন আলেমের সঙ্গে তর্ক করে, এক মিস্ত্রি আলেমের সঙ্গে তর্ক শুরু হল। তো বলল যে এনজিও লোক আর কি, বলল যে আপনাদের কিতাবে নাকি সবকিছুর বয়ান আছে, তা আমরা যে জাহাজে বর্তমানে আছি এই জাহাজটার নাম আছে? তো হুজুর বুঝলেন যে কত বড় বেউকুফ। তো যেমন কুকুর তেমনি মুগুর দিতে হবে, উনি চ্যালেঞ্জ করে বলেন হ্যাঁ আছে। ও কিন্তু জানে যে নেই, ও জানে কিন্তু খালি ঠেকাবার জন্য, যে বলেন না কিছু মানুষ প্রশ্ন করে আটকাবার জন্য, ঠেকাবার জন্য। তো ইনি চ্যালেঞ্জ করে বললেন আছে। তো বললেন কোথায় বলুন? তো বললেন দেখুন চলুন সূরা জুমা, আপনি তো পড়ে জানেন, আপনি তো, কারণ যারা ধর্ম প্রচার করে, যেমন ডাক্তার জাকির নাইক ধর্ম প্রচার করছেন তাই না, তারা বিধর্মীদের জানেন না সব কিছু পড়েছেন, তেমনি খ্রিস্টান যারা ধর্ম প্রচারক তারাও কিন্তু কোরআন, তারা জাকির নায়কের মতো না হোক হতে পারে না। ও খ্রিস্টান একজন, সে স্বীকার করেছে যে উনি বেশি জানেন আমার থেকে। কি জানো নাম লোকটার? না, ওই জাকির, ডক্টর জাকির নায়কের সঙ্গে যিনি মানে তর্ক করছিলেন, কি যেন নামটা, তো তিনি নিজেই স্বীকার করেছেন যে উনি আমার থেকে বেশি জানেন। তো তারা কিন্তু কোরআনের খবর রাখে, কারণ কোরআনের ভুল ধরে তারা, কোরআন তারা পড়ে ভুল ধরার জন্য। তো এও কোরআন পড়েছে, চ্যালেঞ্জ করে বলল যে কোথায় আছে, আপনি দেখান কুক জাহাজের নাম। তো বললেন আপনি সূরা জুমা পড়ুন, সূরা জুমার শেষের দিকে আছে ওয়া ইজা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুক, এই যে ওয়া তারাকুক, এই যে। এবার আর কি জবাব দেবে? যেমন কুকুর তেমনি মুগুর পেয়ে গেছে, জব কি দেবে? এখন যদি আপনাকে কেউ বলে মাজমা শহরের নাম আছে, আপনিও বলতে পারেন চ্যালেঞ্জ করে, যেমন আমাদের কি বলে বাবুল ভাই বলছিলেন যে ওখানে আছে কি ফালাম্মা বালাগা মাজমা বাইনি, মিত্তু মাজমার নাম রয়েছে, তাই না? তো এইভাবে আপনি যদি কোন সব বিষয়ের নাম আপনি খুঁজে খুঁজে পাবেন, আপনি আপনার নামটাও কোরআনে পাবেন, তাই না? অতএব এইভাবে উদ্দেশ্য এটা না, উদ্দেশ্য এটা না। বায়ান সবকিছুর বায়ান মানে হল, মানে মানুষের প্রয়োজনে যেগুলো বায়ান করা দরকার ছিল কিছু বায়ান করা হয়েছে বিশদভাবে, এটা হালাল, এটা হালাল ইত্যাদি, এটা হারাম, এটা হারাম ইত্যাদি, আর কিছু বায়ান করা হয়েছে অবিশদভাবে। অবিশদভাবে মানে বিস্তারিত বয়ান করা হয়নি। যেমন আপনারা নিশ্চয়ই শুনেছেন ওই যে ইবনে মাসুদ লানত করতে লাগলেন, অভিশাপ করতে লাগলেন অমক অমক মহিলা, কে কে, যে এই যে ভুরু প্লাক করে যে দাঁতের মাঝে মাঝে ফাঁক করে সৌন্দর্য আনয়ন করে, তাই না? আল্লাহ সৃষ্টির পরিবর্তন ঘটায়। বাস উম্মে ইয়াকুব নামক এক মহিলা এসে বললেন আব্দুল্লাহ, এই আবু আব্দুর রহমান, আপনি অমক অমক মহিলার জন্য অভিশাপ করছেন কেন? তো বললেন যে আমি সেই মহিলাকে অভিশাপ করব না কেন যে মহিলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন এবং যার কথা কোরআনে আছে। চলেন, এবারে চ্যালেঞ্জ বলছে, আমি কোরআন পড়েছি, কোরআনের কোথাও এই দুই জিলদের মাঝে কোরআনের কোথাও এ কথা নেই যে অভিশাপ আপনি করছেন, অভিশাপের কথা কোথাও নেই। আব্দুল্লাহ বিন মাসুদ বললেন, তুমি ঠিক পড়েছ, ঠিকভাবে কোরআন পড়েছ। দেখেন, কোরআন পড়তে হলো ঠিকভাবে পড়তে হয়, খেয়াল করে পড়তে হয়, ইনি খেয়াল করেছেন, উনি খেয়াল করেননি। বলেছ তুমি কি পড়েছ, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, এটা পড়েছ? বলছি হ্যাঁ, এটা তো পড়েছি। বলছে এখানেই আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটা তোমরা গ্রহণ করে নাও। তাহলে যেটা অবিশদভাবে আজকে আছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেছেন যে ভ্রু প্লাগ করো না, সেটাও কোরআনে কিভাবে থাকলো? যেহেতু কোরআন বলছে রাসূল যেটা নিষেধ করেন সেটা মেনে নাও। তো এইভাবে হচ্ছে বায়ান, এই হচ্ছে বায়ান। যদি মনে করেন আমি আপনাকে বললাম, হুজুর আমি ব্যাংকে চাকরি করি, ঝাড়ু টাড়ু দিই আর কি, ব্যাংকের চাকরি হালাল না হারাম? সুদী ব্যাংকে চাকরি করি, সুদী ব্যাংকে চাকরি, আমি ড্রাইভার, আমি খালি ঝাড়ু টাউড় দিই, সুদের ফুদের কি ওরা করছে আমার ওতে নেই, এটা হালাল না হারাম? কোরআনে আছে, কোরআনে আছে যে সুদী ব্যাংকে চাকরি করা হারাম? আছে নেই, কিন্তু ইনডাইরেক্টলি আছে, অবিশদ ভাবে আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা সৎ কাজে ভালো কাজে পরস্পর সহযোগিতা করো, আর কোন অন্যায় কাজে কোন রকম পাপ কাজে সহযোগিতা করো না। যে তোমার বিল্ডিং, যে তোমার প্রতিষ্ঠান, সেটা সুদি প্রতিষ্ঠান, এটা নেয় না অন্যায়? যদি অন্যায় হয় তাহলে তুমি ঝাড়ু দিয়ে হোক, ড্রাইভারি করে হোক, খাতা বইয়ে হোক, তাতে তুমি সামিল হবে না? হবে না। বাস, একজন বাংলাদেশ থেকে টেলিফোন করছেন, এক ভাই সৌদিয়াতে না বাহারাইনে, সৌদিয়া না বাহারাইন যাই হোক থাকে, তো তার ভাই পেট্রোল পাম্প আছে, তো সে পেট্রোল পাম্পে বলছে আমি জানছি যে এই গাড়িটা মাজারে যাচ্ছে বা এই গাড়িটা মূর্তি পূজার জন্য অমুক জায়গাতে যাচ্ছে, তাদের মেলাতে পেট্রোল ভরা যায় না না যায়জ? তার ভাই ফতোয়া দিয়েছে যে সেই গাড়িতে পেট্রোল ভরে দেওয়া, ও তো পয়সা নেবে তাই না, সমস্যা আছে? হ্যাঁ বাদশাহ, পেট্রোল ভরে দিলে সমস্যা আছে? পয়সা, আমি পেট্রোল বিক্রি করছি তাকে, সমস্যা আছে? আপনার মাঝরাতে মাশাআল্লাহ আঙ্গুর হয়েছে, আঙ্গুর, আমি গেলাম আঙ্গুর কিনতে যে আমাকে 10 কিলো আঙ্গুর দেন, হুজুর 10 কিলো আঙ্গুর কি করবেন? আপনি জিজ্ঞেস করলেন না, আপনি দিয়ে দিলেন, সমস্যা আছে? আর যদি আপনি জানেন যে এই আঙ্গুর দিয়ে আমি মদ তৈরি করব তাহলে? হ্যাঁ, আপনি টাকা, আপনি আঙ্গুর দেবেন টাকা নেবেন, আমি মদ তৈরি করি কিংবা ওষুধ তৈরি করি, আপনার দেখার দরকার কি? এই হল কথা, যে কোরআন বলছে ওকে আঙ্গুর বিক্রি করো না কারণ ও মদ তৈরি করবে, তো আমার দোষ কি? কারণ তোমার দোষ হল তুমি অন্যায় কাজে সহযোগিতা করছো। তো পেট্রোল পাম্পওয়ালা মানতে চায় না, আমি পেট্রোল বিক্রি করব, সে আপনার কি করবে না করবে, সে এখন আমাকে টেলিফোন লাগিয়ে দিল, ওই যে আপনার কি বলে ইস্তেরাক আছে না, লাইন থেকে লাইন এবার এ করা জয়েন করা, সব বুঝি না আমরা, তারা সবাই আপনারা জানেন হয়তো কেউ কেউ, তো সেখান থেকে আবার লাইন করে আমাকে দিল, বলছে একটু ভাইকে বলেন কিভাবে এটা হারাম। তো আমি বললাম, বলছে কোরআনে কোথায় আছে? কোরআনে আছে সূরা কোন সূরা এটা হবে স্যার? ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কোন সূরা এটা? সূরা মায়েদা সম্ভবত নাকি? তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ভালো কাজে সহযোগিতা করো, মন্দ কাজে, আপনি জানছেন যে ও মন্দ কাজ করবে, অতএব আপনি ওকে পেট্রোল বিক্রি করবেন না কারণ মন্দ কাজে সহযোগিতা হবে, তাহলে তো ব্যবসায়ী চলবে না। আমরা দেখুন, চলে না চলে সেটা প্রশ্ন না, ব্যবসা চালানোর মানে আপনি এক দোকান খুলেছেন, দোকানে যদি বিড়ি সিগারেট না রাখেন, জর্দা না রাখেন, গুল না রাখেন, আপনার দোকান চলবে না। চলবে না চলবে সেটা কথা না, কথা হলো কি যে হালাল হারাম যদি আপনি তমিজ করতে চান তাহলে শুনে রাখুন যে আপনার দোকানে জর্দা গুল বিড়ি সিগারেট বিক্রি করা হারাম, তার লাভ খাবেন আপনি হারাম খাবেন? আপনি বলছেন যে জিনিস দেবো টাকা নেবো, সমস্যা কি? তাহলে তো মদ বিক্রি করা হারাম, হালাল হয়ে যাবে। মদ বিক্রি করা, আপনি খান না মদ কিন্তু মদের লাভ খান, তাই না? আপনি মদ খান না কিন্তু কি খান? মদের লাভ খান। আপনি মদ বিক্রি করার টাকাটা খান, সমস্যা নেই, তাই না? সমস্যা আছে, এই তো সমস্যা আছে। আছে কোথায়? কোরআনে আছে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়া তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কথা অনেক বেশি হয়ে গেল, ইনশাআল্লাহ আবার আমাদের ভারী হয়ে যাচ্ছে। তো আগামীতে বাকি কথা বলবো কোরআন সম্পর্কে। কোরআন আমাদের হেদায়াত, কোরআন আমাদের আলো, কোরআন আমাদের জীবনের সংবিধান। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনকে বরণ করার শক্তি দেন, তৌফিক দেন, প্রয়াস দেন। আল্লাহুম্মা আমিন। যেন এই কোরআনের আলো নিয়ে আমরা নিজেদেরকে আলোকিত হতে পারি। অনেকে যেমন দাবি করছে আমরা আলোকপ্রাপ্ত, তারা ইংরেজি পড়ে আলোকপ্রাপ্ত হয় এবং বডির চামড়াতে আলো দেখায়, বিশেষ করে ছেলেরা তো দেখায় না, গলা বন্ধ করে ওদিকে পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে, মহিলারা, ওদের মহিলারা বডিতে আলো দেখায়, হতে হতে হতে হতে সমস্ত দেহে আলো পাচ্ছে, নিয়ে বলছে আলোকপ্রাপ্তা। তো আমরা যেন কোরআন দিয়ে আলোকপ্রাপ্ত হই, আমাদের মা বোনেরা কোরআন দিয়ে আলোকপ্রাপ্তা হোক, আর সেই আলো গোপন থাকুক। আমাদের আলো কি থাকে? গোপন থাকে, আর তাদের আলো সবাই, দুনিয়ার সবাই দেখে। আল্লাহ তাআলা যেন তাদের মোকাবেলা করার তৌফিক আমাদেরকে দেন। আল্লাহুম্মা আমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।